নিচে আসছেন তানজিব সরোয়ার, আমরা জোরে একটা করতালি দেই, উপরে এবং নিচ সবাই জোরে একটা করতালি। তল বাতাসে দেখেছি তোমার বেঘ মিলনে চেনা করোনা মন চায় তোমায় আজি রাতে শীতল বাতাসে দেখেছি তোমার Thank you.